বিশেষ এলান, বিশেষ এলান সমস্ত মানুষের মধ্যে একটা জিনিস জাগ্রত হয়, বিশেষ করে কর্মা পান্নাওয়ালা যারা আছে তাদের মধ্যে, যে আমার জিম্মায় হল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস, সমস্ত আমলের ইতিহাস, সমস্ত জজবার ইতিহাস, নবীর আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, জরুরি আমল যেটা ছিল আহাম, সেটা ছিল দাওয়াত। আমরা আমাকে প্রত্যেকেই, আমি আমাকে নবীর কামের জিম্মাদার মনে করি, যে আমাদের সকলের জিম্মাই হল মানুষকে খায়রের দিকে ডাকা, আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছানো এমনভাবে যে সে যেন গ্রহণ করার জন্য রাজি হয়ে যায়। অর্থাৎ আমি বললাম সে শুনল এটা না, সে যেন গ্রহণ করার জন্য রাজি হয়ে যায়, এইভাবে পৌঁছানোটা পুরো দুনিয়ার মধ্যে পৌঁছানো আমার জিম্মাদারি। এক নম্বর হল যে আমরা যারা যাবো তারা আমরা পুরো দুনিয়া নিয়োগ করে যাব, আর যেখানে যাব যে এলাকাতে যাব ওই এলাকায় কোন মানুষ যেন বাকি না থাকে, বাদ না পড়ে। সমস্ত পুরুষ, বালেক না বালেক, বুড়া সুস্থ অসুস্থ সকলকেই, আর এদের মাধ্যমে তাদের ঘরে মাবুনদের কাছে পৌঁছে, যে আমরা সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মাদারি দেখেছিল, ওইটাই আমাদের জিম্মাদারি, ওইটা আমাদের কাম। এইভাবে যখন থেকে আমরা পুরো আলেম নিয়োগ করে এই হকের দিকে মানুষদেরকে ডাকতে থাকব, আল্লাহ তাআলা হালাতকে পরিবর্তন করে দিবেন। যে সমস্যাকুল অবস্থার মধ্যে আমরা আছি এই সমস্যার পরিসমাপ্তি আল্লাহ তাআলা ঘটাবেন, এর সমাধান হয়ে যাবে, অবস্থার পরিবর্তন হয়ে যাবে যদি আমরা এই নিয়োগ করে নিতে পারি। আর একটা হলো, দ্বিতীয় কথা যেটা বললেন সেটা হল ওলামাদেরকে খুব কদর করি। যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কেউ যদি একজন আলেমের জিয়ারত করল তার সাথে সাক্ষাৎ করতে গেল একজন আলেম হওয়ার কারণে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন আমার সাথে সাক্ষাৎ করে গেল। এজন্য আলেমের কদর, ইজ্জত সম্মান আমাদের অন্তরের জন্য থাকে। আমার অন্তর যেন এই কথাটা সাক্ষী দেয় যে একজন আলেমের কাছে গেলাম কেমন যেন আমি নবীর কাছে গেলাম। বয়ানের সময় তো লম্বা হাদিস শুনেছেন, যে একজন আলেমের সাথে মুসাফা করল সেজন্য নবীর সাথে মুসাফা করল, যে একজন আলেমের মজলিসে বসলো সেজন্য নবীর মজলিসে বসলো, আর নবীর মজলিসে যে বসছে কেয়ামতের ময়দানে নবীর সাথে সে থাকবে, সে কেয়ামতের ময়দানে নবীর পাশাপাশি থাকবে। এই জন্য ওলামাদেরকে খুব কদর করি, খুব ইজ্জত করি। দুই নম্বর কথা, তিন নম্বর কথা হল, বললেন যে আজকের যে রাত্রিটা এই রাত্রিটা ঘুমানোর রাত্রি না, আরাম করার রাত্রি না, আজকে রাত্রির পরে আমাদের এক বছরের মেহনতের ফলাফল বের হয়ে যাবে। এই রাত্রির পরে এই মজমা আর এখানে পাব না, এই রাত্রিতে হল সারা রাত্রি জেগে থেকে আল্লাহর বান্দাকে খুশামত করে নবীওয়ালার কামকে করার জন্য তাকে তৈরি করা, এবং চোখের পানি দিয়ে বুক ভাসানোর রাত্রি হল আজকে। এই রাত্রি থেকে আমরা আরাম রাহাতে রাত্রি না বানাই, এই রাত্রি থেকে গণিমত মনে করি, যে যেভাবে পারি আল্লাহকেও খুশি করার চেষ্টা করি, আল্লাহর বান্দাদেরকেও ওই দাওয়াতওয়ালা মেহনতের জন্য তৈরি করার জন্য চেষ্টা করি। চার নম্বর কথা হল যেটা বলছেন সেটা হল যে আল্লাহ তাআলার উপরে যেমন আমার ধারণা, বড় উচ্চ ধারণা থাকে, যে আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন এই কাম যে করবে আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নেবেন, আল্লাহ তাআলা তার সাথে থাকবেন, দাওয়াতওয়ালা কাম করবে, এই ধারণাটা যেন আমার বড় উঁচা ধারণা থাকে আল্লাহ তাআলার সাথে, কোন সন্দেহ যেন না থাকে। পাঁচ নম্বর কথা উনি যেটা বলছেন সেটা হল যে আমরা সকলের ঘরে সকলেই সালামের ব্যবস্থাকে খুব বাড়াই, বাইরেও ঘরেও, কারণ যে ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দিল তার ঘর এবং ঘরের যত লোকজন আছে সকলে খায়ের বরকতের বেষ্টনীর মধ্যে এসে গেল। আমরা সালামের ব্যবস্থা খুব পাই, বিশেষ করে নিজের ঘরের মধ্যে যখন প্রবেশ করি তখন যেন সালামকে না ভুলি। ছয় নম্বর কথা যেটা বলছেন সেটা হল যে আমরা আমাদের জবানের খুব হেফাজত করি, গীবতকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিই, কারো গীবত করব না, কারো কোনো দোষের আলোচনা করব না, কোনো ব্যক্তিরও গীবত করব না, হুকুমতেরও গীবত করব না, যে আমাদের তো সরকার এটা করছে এটা করছে এটা করছে এটা করছে এটাও করব না, গীবতকে বন্ধ করে দিই। ইনশাআল্লাহ যদি আমরা এই কামগুলো করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের সমস্যার থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন, সব পরিশারির থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। সারা দিনের মধ্যে ইমানি ইসলামী দিনই একটা পরিবেশ কায়েম হবে, আল্লাহ তাআলা খুশি হবেন, বান্দা যেটা চাইতেছে যে উদ্দেশ্যে বান্দা এটা করতেছে আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যকে পুরো করবেন। এই কয়টা কথা উনি আমাকে বলার জন্য বলছেন, আমাদের সুরার সামনে রাখছি, তারাও বলছেন যে আপনি যে কথাগুলো আমাদের পরে বলেন। এই ছটা কথাকে আমরা খুব মনে রাখি, একটা হলো সারা আলমের নিয়োগ করে আমরা বের হই, সারা আলমের নিয়োগ করে বের হই, আরেকটা হলো ওলামাদের খুব কদর করি, ওলামাদের খুব কদর করি। কোশ্চেন কালেও আমার এমন কোন আচরণ যেন না হয়ে যায় যে আচরণ একজন আলেমের সাথে সাথে বা একজন আলেম সম্বন্ধে করা ঠিক না, অনুচিত, এটার জন্য না হয় আমাদের নিজেরা খুব সংযত হই। আর একটা হল যে সমস্ত মানুষকে আমরা এই কথাটা বোঝানোর জন্য চেষ্টা করি যে আমাদের জিম্মায় হল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করা, পায়রবি করা, অনুসরণ করা, নবীর কামেরও পায়রবি করা, নবীর ভিতরে জজবা ছিল, নবীর চাইতেন কোনটা, নবীকে চাইতেন যে দুনিয়ার সমস্ত মানুষ হেদায়েত পেয়ে যাক, ওই জজবারও ইতাআত আমরা করি, ওইটাই যেন আমাদের ভিতরে চাহিদা হয়। আরেকটা হল আল্লাহ তাআলার উপরে খুব উঁচা ধারণা রাখা, আর একটা হল গীবতকে বন্ধ করা, কোন ব্যক্তিরও না, কোন দেশেরও না, দেশের পরিচালক যারা আছে তাদেরও না। তখন আল্লাহ তাআলা কি করবেন, আল্লাহ তাআলা আমাদের এই অবস্থার মধ্যে পরিবর্তন এনে দিবেন, অবস্থার মধ্যে পরিবর্তন আনবেন। যদি অশান্তির অবস্থা থাকে তো আল্লাহ তাআলা শান্তি দিয়ে পরিবর্তন করে দিবেন। আর এই রাত্রিটা আরাম আয়েস করার ঘুমায় কাটানোর রাত্রি না, এই রাত্রিটা হল খুব গুরুত্বপূর্ণ রাত্রি, যে আজকে রাত্রিতেই রাত্রিটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের সারা বছরের মেহনতের ফলাফল বের হয়ে যাবে। এই ফলাফলটা যদি আমরা সন্তোষজনক হিসেবে দেখতে চাই তাহলে তার জন্য শেষ সুযোগ হলে রাত্রি যা, সারা দেশের মানুষ এখানে আছে, যাদের পিছনে সারা বছর মেহনত করছি তারা আজকে আমার পাশে, যার বাড়ি আমার বাড়ির থেকে দুই মাইল দূরে, তিন মাইল দূরে, কতবার যে তার কাছে কাজ করছি তার বিজনেসকে আমার পাশে পাশে, সে আমার পাশে বসা। এই রাত্রিটাকে দুই রকম ভাবে এই রাত্রিটাকে আমরা কাটাই, একটা হল চোখের পানি দিয়ে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য কাটাই, আর একটা হল আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলার বানানোর জন্য আল্লাহর রাস্তাতে বের করার জন্য তাকে তৈরি করি। এই কয়েকটা কাম ইনশাআল্লাহ আমরা করি, অনেক বড় ত্রেশান বড় অস্থির, মানে আমাদের যে তুষ্কিলের অবস্থা যেগুলা আমরা শুনলাম, যেগুলো আমি শুনলেন, এই জন্য আমি খুব ত্রেশান। আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে মেহনত করার তৌফিক দিয়ে দেয় যে আমাদের বড়দের দিল শান্ত হয়ে যায়, আমাদের জন্য তাদের অন্তর থেকে দোয়া বের হয়। কি বলেন ভাই, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দিয়ে দেয়। অপ্রয়োজনীয় কথাবার্তা, দলীয় কথাবার্তা সম্পূর্ণ বন্ধ করে দিই। খানা তেনা তৈরি হয়েছে, অল্প সময় খেয়ে খেয়ে ফারেক হয়ে যাই, তারপরে আমরা আমাদের এই মেহনত গুলো শুরু করি। কয়েকটা তো সাথে নিয়ে যেতে হবে, কয়েকটা এখানে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দিয়ে দেয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।